পূবাকাশে উদয় হবে। আমি যেন ততদিন তোমায় ভালোবেসে যেতে চাই। ও সূর্য যতদিন পূবাকাশে উদয় হবে, আমি যেন ততদিন তোমায় ভালোবেসে যেতে চাই। ও গো প্রিয়, ও গো প্রিয়, প্রিয় তোমার, তুমি যে আমার, তুমি যে আমার। সূর্য যতদিন পূবাকাশে উদয় হবে, আমি যেন ততদিন তোমায় ভালোবেসে যেতে চাই। রশ্মিতে রয়েছে যে শক্তি, তুমিও যে শক্তি আমার। মেঘ থেকে বৃষ্টি হয়ে যে সৃষ্টি, নদী হয়ে সাগরে মেলায়। সূর্য রশ্মিতে রয়েছে যে শক্তি, তুমিও যে শক্তি আমার। থেকে বৃষ্টি হয়ে যে সৃষ্টি, নদী হয়ে সাগরে মেলায়। হৃদয়ে তোমার ভালোবাসা আমার, মিলেমিশে এক হয়ে যায়। ও গো প্রিয়, ও গো প্রিয়, প্রিয় তোমার, তুমি যে আমার, যতদিন পূবাকাশে উদয় হবে। আমি যেন ততদিন তোমায় ভালোবেসে যেতে চাই। তোমায় ভালোবেসে ভুল তো করিনি, তুমিও তো ভুল করনি। আমি ভালোবেসে কি যে সুখ পেয়েছি, কি করে তা বোঝাই আমি। তোমায় ভালোবেসে ভুল করিনি, তুমিও তো ভুল করনি। আমি ভালোবেসে কি যে সুখ পেয়েছি, কি করে তা বোঝাই আমি। ও হৃদয়ে তোমার ভালোবাসা আমার, মিলেমিশে এক হয়ে যায়। ও গো প্রিয়, ও গো প্রিয়, প্রিয় তোমার, তুমি যে আমার, তুমি যে আমার। সূর্য যতদিন পূবাকাশে উদয় হবে, আমি যেন ততদিন তোমায়